মুহাম্মদ রাসূলুল্লাহ রওয়া আলাইহি সুন্দরভাবে বলো কে বলেছে মাশাআল্লাহ ওই যাদের ঘুম আসছে তাদের ঘুম যাবে কে বলেছেন বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আগে আমরা বললেন একমত আমাদের একমাত্র আদর্শ পুরুষ কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কোনো নাই তাই না বাকি কোন আলেম কে মানবো সাহাবায়ে কেরামদের কে মানবো তারা কার নির্দেশের মানুষে কার নির্দেশের মানদণ্ডে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের মানদণ্ডে আলেমের কাছে যেতে হবে শিখতে বুঝতে হবে কিন্তু আলিম যতক্ষণ পর্যন্ত সঠিক ফতোয়া দিবেন আমার মানব আর যদি হঠাৎ করে ধরতে পারি আর ভুল হয়ে গেছে এই সময় আলিমের কত মানব বুঝছেন বাবা আলিমের কত মানব সব কিন্তু আলিম যা ভুল করেছেন মানব এটা কার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ আচ্ছা তিনি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ তাদেরকে বলা উচিত ছিল তোমার জন্য তুমি বলবে ওদেরকে বলা যেন ওদের গুনাহ গণনা করি তারপর তিনি চললেন আমরাও তার সাথে চললাম পরে আসলেন ওই যে হালকা গুলি ছিল এদেরকে হালকায় আসলেন এসে বললেন মা হাযাল্লাযী আনতুম তাসনাউন আপনারা যে কাজ করছেন কি করছেন তারা বলল ইয়া আবা আব্দুর রহমান হাসান নাউদ্দু বিহি তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসবীহ আবু আব্দুর রহমান তখন তিনি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের কথার জবাবে উদ্দু সাইয়্যাতিকুম তাসবীহ আর তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ পরিবর্তে গুনাহ গণনা করুন وانا ضامن لكم الا يضيع من الله يضيع من سيئاتكم شيئا আমি তোমাদের জন্য জিম্মাদার আল্লাহ পাক তোমাদের যেসব না মিন হাসানাতিকুম শিয়া তোমাদের যেসব হাসানাত আছে ওগুলো আল্লাহ নষ্ট করবেন না কিন্তু তোমরা বর্তমানে যে কাজ করছো এটা কি হচ্ছে গুনাহের কাজ তাই সুবহানাল্লাহ না গুনে কি গুনো ইন্না লিল্লাহ যেভাবে নাজিল হয়েছে ওইভাবে পড়তে তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ যেভাবে পড়তেন ওইভাবে একবার আব্দুল্লাহ বিন মাসউদ কে তিনি শরীফে সহিহ রিওয়ায়েত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইনা কুরআন আমাকে কুরআন পড়ে শোনা আব্দুল্লাহ বিন মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল ইয়া আল্লাহ রাসূল কুরআন তো আপনার উপর নাযিল হয় আর আমি আপনাকে কুরআন পড়ে শোনাবো যে কি রকম হয় আমি তো আপনাকে আপনার থেকে শিখছি আমি আপনাকে পড়ে শোনাবো এটা কি রকম হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী উহিব্বু আন আসমাউহু মিন গাইরি আমি ভালো পাই অন্য থেকে আমি কোরআন শুনতে সুবহানাল্লাহ আচ্ছা দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ সমস্ত সাহাবায়ে কেরাম তার উম্মাহ তার ছাত্র এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখে যদি ছাত্রটা সুন্দর পড়ে তাহলে নবী খুশি লাগবে কিনা আমরাই দেখছি আমরা যদি কাউকে পড়াই পড়ে দেখি মাশাআল্লাহ সুন্দর পড়ছে মাশাআল্লাহ খুশি লাগে আর এমন যদি উস্তাদ হয় ছাত্র ভালো পড়ছে দেখে সে তার মনে হিংসা জাগে তো এটা কিরকম উস্তাদ কি বলে এটা উস্তাদ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্র থেকে কোরআন শুনছেন বলছেন পড়ো আমি শুনতে চাই তোমার থেকে পড়া তিনি পড়তে লাগলেন আব্দুল্লাহ বিন মাসউদ সূরা নিসা থেকে শুরু করলেন যখন এই আয়াতে পৌঁছালেন فكيف اذا جئنا من كل امه بشهيد وجئنا بك على هؤلاء شهيدا ওই সময়ের অবস্থান অবস্থান কি হবে বা অবস্থা কি হবে পরিস্থিতি কি হবে যখন আমি প্রত্যেক উম্মতের পক্ষ থেকে এক একজন সাক্ষী দাঁড় করাবো

লক্ষ লক্ষ মানুষ হয়তো লক্ষ লক্ষ যদি বলে অসম্ভব কিছু না, লোকজন বস যার হাদিস বলছে আর সবাই শুধু কাঁদছে আর না হাসছে, হাসছে বুঝে এত কাঁদছে এত হাসছে কত যুদ্ধ হারিয়েছে, কিন্তু সাধারণ লোক তো আর বুঝবে না। ব্যাপারটা হবে কারণের উপর বিশেষ করে ওই যে যার হাদিস বলছে অনেকে আছে সে যার হাদিস সেও জানে না, ওই ওয়াজের বই পড়েছে আর ওর থেকে বলছে, যাচাই করার মধ্যে যোগ্যতা নাই। নিয়ামুল কোরআন হচ্ছে তাদের কাছে বড় দলিল, আস্তাগফিরুল্লাহ আলাযীম, যার হাদিসের বই বড় দলিল আর কিছু নেই। এবার আপনি যদি বলেন যার হাদিস সে তার কাছে অভিজ্ঞতা নেই, যার হাদিস কি বুঝবে আর না বুঝবে, বলে না এগুলো তোমাদের বাড়ি না, তোমরা আহলে সুন্নাহ বলতে পারো না, তোমরা হচ্ছে ওয়াহাবি, নাস্তাগফিরুল্লাহ আলাযীম। যার হাদিস যারা বর্ণনা করে অথবা যার হাদিস যারা তৈরি করে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর জেনে বুঝে মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। একটি উদাহরণ দিই, যার হাদিস ওই যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন জাবিরকে রাদিয়াল্লাহু আনহু, আউয়াল মা খালাকাল্লাহু নূর নবিয়িকা ইয়া জাবির, হে জাবির সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হচ্ছে তোমার নবীর নূর। জাল হাদিস, জাল নিজেদের পক্ষ থেকে বানিয়েছে লোক বেশি হয় না হক পথের লোক বেশি হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে বাকি সব 72 জাহান্নামে। তাহলে এই নির্দেশ স্পষ্ট, বেশিরভাগ মানুষের দোহাই দিলে হবে না, দোহাই দিতে হবে কিসে, হকে। আপনি যদি আপনি বেশিরভাগ মানুষ মানে মুশকিল যদি হকের পথে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু না হক পথে হলে নাউজুবিল্লাহ, না হক পথ পরিত্যাগ করে হকের পথে আসতে হবে। রবিউল আউয়ালকে উপলক্ষ করে যেসব বেদাতি কার্যক্রম হচ্ছে আর হবে বাংলাদেশ বাংলার মাটিতে তথা সারা বিশ্বে, যেগুলোর পক্ষে কোন দলিল নাই আর এর সাথে সাথে আরো শির বেদাত্ম আছে, এই শির্ক দ্বারা নিশ্চিত করে দিচ্ছে যে সবাইকে আমরা সতর্ক করছি আল্লাহকে ভয় করে তোমরা এইসব বেদাত পরিত্যাগ করো, শিরকি কর্মকাণ্ড পরিত্যাগ করো, কাল কিয়ামতের দিন তোমাদেরকে উঠতে হবে আবার মরতে হবে একবার, সামনে বহুত আছে। অতএব বেদাত পরিত্যাগ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মেনে তোমরা বেদাত পরিত্যাগ করো, কুল্লু মুহদাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন দালালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা শুনো নতুন নতুন আবিষ্কৃত কাজ থেকে বাঁচো, দূরে থাকো, তার মানে যেসব আমল আমি করিনি ওইসব কাজ তোমরা করো না, অমুক সাহেব করেছেন এই রকম দোহাই দিয়ে তোমরা করবে না, কারণ এগুলো হচ্ছে গোমরাহী পথভ্রষ্টতা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইশকাতে আছে হাদিসটি, আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইশকাত শরীফের তাখরিজে, ঠিক আমি দেখেছি বলছেন রাওয়াহু ইবনু আসাকির ফি তারিখ দামেস্ক বিসনাদিন সহীহ, সহীহ সুন্নাত সনদরা উল্লেখ করেছেন ইবনু আসাকির, আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন রাদিয়াল্লাহু আনহু আল জামাআতু মা ওয়াফাকা আল হক ওয়াইন কুনতা ওয়াহদাকা, জামাত অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে তুমি হবে যদি তুমি হক পথে থাকো আর একা থাকো, সারা বাংলাদেশে তুমি যদি একজন থাকো হক পথে আর সারা বাংলাদেশের মানুষ থাকে না হক পথে, কিন্তু তুমি এক, তুমি কার অন্তর্ভুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের কথা রাদিয়াল্লাহু আনহু, আল জামাআতু মা ওয়াফাকা আল হক وان كنت وحدك وحدك ايش معنى وحدك ايه جماعه হচ্ছে ওইটা এটা হকের পথে আছে হকের মুয়াফিক হবে তুমি একা থাকলে তুমি হচ্ছে আহলে সুন্নাত জামাত